بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون جاكن منافق لا تمن نكوت عشر تهرى بولي عمرا شاكو ديتيتي جي আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী ইত্তাখাযু আইমানহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ إنهم ساء ما كانوا يعملون উহারা উহাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে উহারা যাহা করিতেছে তাহা কত মন্দ ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون يا এজন্য যে ওরা ঈমান আনিবার পর কুফরি করিয়াছে ফলে উহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হইয়াছে পরিণামে উহারা বুঝে না واذا رايتهم تعجبك اجسامهم وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّا يُؤْفَكُونَ تُمِ جَخَنْ وَهَدَ دِكَ تَعْقَوْ وَهَدَ رِدِّهَا كِرْتِي তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে তুমি সাগ্রহে উহাদের কথা শ্রবণ করো যদিও উহারা দেওয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ উহারা যে কোনো সরগোলকে মনে করে উহাদেরই বিরুদ্ধে উহারাই শত্রু অতএব উহাদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন বিভ্রান্ত হইয়া উহারা কোথায় চলিয়াছে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ যখন উহাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন তখন উহারা মাথা ফিরাইয়া লয় এবং তুমি উহাদেরকে দেখিতে পাও উহারা দম্ভ ভরে ফিরিয়া যায় সওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো উভয় উহাদের জন্য সমান আল্লাহ উহাদেরকে কখনো ক্ষমা করিবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযায়িনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন উহারাই বলে তোমরা আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করিও না যাহাতে উহারা সরিয়া পড়ে আকাশ মণ্ডলীয় পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই কিন্তু মুনাফিকরা তাহা বুঝে না উহারা বলে ইয়াকুলুন লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'জ্জ মিনহাল আযাল ওয়ালিল্লাহি আল-ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়া'লামুন উহারা বলে আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে সেখান হইতে অবশ্যই প্রবল দুর্বলকে বহিষ্কার করিবে কিন্তু শক্তি তো আল্লাহরই আর তাহার রাসূল ও মুমিনদের তবে মুনাফিকরা ইহা জানে না أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون هي مؤمنগণ তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণে উদাসীন না করে যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আমি তোমাদেরকে যে রিজিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারক মৃত্যু আসিবার পূর্বে অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে হে আমার প্রতিপালক আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত